السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أذكر أناتين كنا سنتان سمست دربول دردر سنجة كي ببهار كورتين أبنا قولي بشي أبنا قولي باري أنات أتين কিংবা কন্যা সন্তান আছে অথবা দুর্বল শ্রেণীর পরিবারের মানুষরা আছে, তাদের সঙ্গে নম্রতা এবং যথোচিত ভালো ব্যবহার করা উত্তম, উত্তম নয় খরচ, তাদের প্রতি দয়া ও তাদের সঙ্গে বিনম্র ব্যবহার করার গুরুত্ব শরীয়তে কি এসেছে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। মহান আল্লাহ বলেছেন, ওয়াকফিত জানাহাকা লিল মুমিনিন, অর্থাৎ তুমি মুমিনদের জন্য নিজের বাহুকে অবনমিত রাখো, তার মানে তাদের প্রতি তুমি দয়ার্দ হও। পাখি দেখেছেন তার ছোট ছোট বাচ্চাগুলোকে কিভাবে দানা দিয়ে এভাবে আগলে রাখে, ছায়া করে রাখে, তুমিও মুমিনদের জন্য সেই রূপ, তার মানে দয়াবান, দয়ার্দ হও। এটা হলো সাধারণ মুমিনদের ক্ষেত্রে, যে কোনো মুমিন তাদের জন্য দয়ার্দ হও। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। তুমি নিজেকে তাদেরই সংসর্গে রাখো যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে তার সন্তুষ্টি লাভের জন্য আহ্বান করে, এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক হতে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। তাদের দিক তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে, গরিব মুসলমানদের প্রতি। তিনি আরো বলেছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাখাফ, ইতিম পিতৃহীনদের প্রতি তুমি কঠোর হয়েও না, অনাথদের অনাথদের প্রতি তুমি কঠোর হয়েও না, ওয়া আম্মাসা ইলা ফালা তাহাব, এবং ভিক্ষুককে ধমক দিও না। ভিক্ষুক যদি ভিখারি ভিক্ষাইতে আসে, দিতে না পারলে তাকে ধমক দিও না। এতিম এতিম এতিমকে কঠোর, এটি প্রেতিমের প্রতি কঠোর হইও না, তাকে কর্কশ ভাষায় কথা বলো না, তাকে কষ্ট দিও না, ইত্যাদি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তুমি যে দেখেছো তাকে যে দিন বা কর্মফলকে মিথ্যা মনে করে থাকে, তারা কারা? সে তো ওই ব্যক্তি যে পিতৃহীনকে রোর ভাবে তাড়িয়ে দেয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, এতিমকে, যেহেতু এতিমের বাপ নেই, আর বাপ নেই তার দাঁত নেই, যার মা নেই তার গা নেই, এই জন্য এতিম বড় দুর্বল, সেই দুর্বলকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। যে আর সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে প্রদান করে না, মানে যদি ভোখারি ভোক যে ক্ষুধার্ত আছে তাকে অন্নদান করতে ইসলাম উদ্বুদ্ধ করে, আর যে দিনকে মিথ্যা মনে করে সে আসলে ক্ষুধার্তকে অন্নদানও করে না। এখান থেকে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি যে যারাই সমাজে দুর্বল শ্রেণীর মানুষ আছে, সেই দুর্বল শ্রেণীর মানুষ সেই দুর্বল শ্রেণীর মানুষদের প্রতি আমাদের সু আচরণ করা দরকার, তাদের প্রতি দয়া, তাদের প্রতি দাক্ষিণ্য, তাদের প্রতি নম্রতা ইত্যাদি আচরণ করা একান্ত জরুরি। আর এই দুর্বল শ্রেণীর মানুষ বলতে অনাথ এতিম আর কন্যা সন্তান। আপনারা জানেন কন্যা সন্তানকে সাধারণত কি ভাবা হয়? দুর্বল ভাবা হয়। আর কন্যা সন্তান এই জন্য চায় না মানুষ, কেন চায় না? তার কারণ কি? ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জাহেলিয়াত যুগের লোকেরা কন্যা সন্তান পছন্দ করত না। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। যদি সন্তান হচ্ছে মহিলাকে, মহিলা প্রসব যন্ত্রণা সম্পর্কিত সন্তান হলো, যদি খবর দেওয়া হয় যে তোমার মেয়ে হয়েছে, এই খবর শুনে মুখ কালো হয়ে যায়, বর্তমান যুগে আসে নেই, বহু এখন পর্যন্ত বিদেশি বিদেশ প্রবাসী টেলিফোনে খবর পেল তার মেয়ে হয়েছে, তারপর সে আর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে না। কেন না মেয়ে হয়েছে? আরে তো স্ত্রীর কি দোষ হলো? স্ত্রী তো তোমার জমি, তাই না? নেতা হুকুম হাউসুল লেখো, স্ত্রী হচ্ছে জমি, আর বীজ বপনকারীকে তুমি, তুমি স্ত্রীর প্রতি খাপ্পা হচ্ছ কেন? কয়টা সন্তান দিয়েছেন কে? ইহা বলি মাই এসা ও ইহা সাউ ইহা বলি মাই এসা ও দুঃখ আল্লাহ তালা যাকে কন্যা সন্তান, যাকে পুত্র সন্তান, যাকে ইচ্ছা বন্ধা রাখেন, তাদের মহিলার কি দোষ হলো? দেখেন খাপ্পা হয়ে মহিলার সঙ্গে যোগাযোগও করে না, কথাও বলে না, কি কষ্ট, কখন খোঁজ খবর কিংবা সুসংবাদ, তাকে খুশি হওয়া না। অনেকে পুত্র সন্তান হলে পরে মিষ্টি খাওয়ায়, পার্টি করে, আর কন্যা সন্তান হলে না, কন্যা সন্তান হলে খুশি আসে না। জাহিলি যুগের আচরণ এতবার আমি সুরি মা বুঝছে রাবে, মেয়ে হয়েছে বলে সমাজে সে লজ্জা পায়, লুকিয়ে লুকিয়ে বেড়ায়, বুঝতে পারছেন? আর সে যুগের নিয়ম ছিল যে কন্যা সন্তান হলে ওই অবস্থায় তাকে কি করত? মাটিতে পুঁতে ফেলত। জীবন্ত পতিত কন্যা কেয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে, ওই ইজাল মাহমুদা তো সুহিলাত বিআইজাল মিন পুতলা, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে? তখন তো বালিতে মাটিতে পুঁতে দেওয়া হতো, আর এখন কি করা হচ্ছে? এখন আলট্রাসনোগ্রাফি করে দেখেই দেখে মেয়ে সঙ্গে সঙ্গে তাকে ভ্রূণ অবস্থায় হত্যা করা হচ্ছে। শুধু পুরুষই না, পুরুষ যে নারীকে ঘৃণা করে শুধু তাই না, বরং নারী ও নারীকে ঘৃণা করে। মা বাপ ওই সন্তান কন্যা সন্তান চায় না, চাই ছেলে, ছেলে চায়। আর পুরুষ পুরুষ নারীকে পছন্দ করে কি হিসাবে? যখন তার মায়ের স্নেহ মমতা প্রয়োজন পড়ে মাকে পছন্দ করে, মাকে ভালোবাসে। আর যখন একজন সাথী সঙ্গী প্রেমিকা চায়, তখন স্ত্রী হিসাবে এত পছন্দ করে নারীকে যে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, অপছন্দ করে যখন তাদের গর্ভে তাদের ঔরসে কন্যা সন্তান আসে। হুজুর, এই অপছন্দ করার কারণ নিশ্চয়ই কারণ আছে, যেহেতু নারী দুর্বল, নারী কোনো উপকারে লাগে না, বড় হলে তাকে কি করো? বিয়ে দিয়ে, বড় হলে তাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দাও, শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও, আপনার উপকারে লাগবে না, যেহেতু সেহেতু সেই কন্যা সন্তানকে নিয়ে আমার কোনো প্রয়োজন নেই। যুদ্ধক্ষেত্রে মহিলা কাজে আসে না, মহিলা শুধু নিজের দেহ নিয়ে ব্যস্ত থাকে, নিজের সাজ নিয়ে সাজসজ্জা নিয়ে ব্যস্ত থাকে, পুরুষের কি উপকার করে? এই জন্য নারীকে পুরুষ অপছন্দ করে। বর্তমান যুগে নারী, সে যুগও ছিল, নারী হচ্ছে লজ্জার কারণ, কারণ এই নারী এই মেয়ে যখন বাপের খেয়ে দে একটু অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট, তখন সে নিজের পছন্দ মতো হয়তো বা প্রেম করবে, হয়তো বা ঘর থেকে বেরিয়ে যাবে। তারপর যদি কেস টেস করা হয় থানাতে এসে, থানায় যদি দারোগা বাবু জিজ্ঞেস করে কি মেয়ে তুমি, তুমি কি বাপ মাকে চাও না তুমি যার সঙ্গে বেরিয়েছো তাকে চাও, মেয়ে কি বলে? আমি যাকে ভালোবাসি আমি তাকে চাই। বাপ মা যদি কোনো প্রতিবাদ করে, বাপ মায়ের প্রতিবাদকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বাবা আমি বড় হয়েছি আমার প্রতি তোমার এই অধিকার নেই যে তুমি আমার যাকে ইচ্ছে তাকে দিয়ে দেবে, আমি নিজে নিজের বর পছন্দ করেছি, আমি তারই সঙ্গে থাকবো, আমি মা বাপ চাই না, মা বাপ লাঞ্ছিত হয়ে থানা থেকে ফিরে আসে, কেন সেই মেয়ে কেন চাইবে? বুকে করে আগলে আগলে কত স্নেহ আদর দিয়ে তাকে মানুষ করে, খাইয়ে দাইয়ে পরিয়ে যা দিয়েছে আবদার তাই তাকে তা পূরণ করা হয়েছে, পরিশেষে সে মা বাপের বুকে লাথি মেরে একজন রসিক নাগর দেখে পালিয়ে যায়। আর তার ফলে যে কত দুঃখ হয়, আর সেই জন্যেই অনেকে কন্যা সন্তান পছন্দ করে না। যাই হোক, কন্যা সন্তান ইসলামে কিন্তু কন্যা সন্তানকে ঘৃণা করা হয় না, কন্যা সন্তানের মাহাত্ম্য আছে। নারী নারীর মর্যাদা দিয়েছে কে? ইসলাম দিয়েছে। নারীর মর্যাদা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। তবে হ্যাঁ, বর্তমান বিশ্বে যে নারী পুরুষের সমান অধিকার দাবি করছে, ইসলাম কিন্তু তা দেয়নি। বরং মহিলার যতটুকু অধিকার পাওয়ার দরকার যথার্থ অধিকার দেওয়া হয়েছে, কিন্তু বর্তমান যুগে তারা বলছে কি যে নারী পুরুষ সবাই সমান, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। কে বলছে? আমাদের কবি বলছেন, পাঁচশো ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীর সব, নারী চাপা ছিল এতদিন আর চাপা পড়িয়াছে ন, সেযুগ হয়েছে বাতি, সেযুগ হয়েছে বাতি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আদি, কেহ রহিবে না বন্দী, কাহার উঠেছে ডঙ্কাবাজি, নর যদি রাখে নারীরে বন্দী, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে, যুগের ধর্ম এই, পীড়ন করিলে পীড়া এসে, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। তার মানে এবার এসে গেছে নারীদের কে, নারীদের রাজত্ব, কিন্তু নারীরা নিজেকে রক্ষা করতে পারে না, সুতরাং তার রাজত্ব চালাবে কিভাবে? যে নারী দুশ্মন নারী, যে নারীর দুশ্মন তার নিজের রূপ সৌন্দর্য যৌবন, যে নারীকে নারী পছন্দ করে না, ভ্রূণ অবস্থায় সেই নারী তাকে হত্যা করে, সুতরাং ভাবতে অবাক লাগে যে কিভাবে তারা সমান অধিকার দাবি করছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما। যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, নারীকে পুরুষ, পুরুষকে নারীর উপরে শ্রেষ্ঠ দান করা হয়, তাই না? রিজাল কওয়ামুনা আলা নিসা, পুরুষ হচ্ছে নারীর কর্তা, কিন্তু কি সব অবস্থায়? না, স্বামী স্ত্রী অবস্থায়। তাছাড়া নারী তো পুরুষের মা, এবং তার মর্তবা বাপ থেকে কত গুণ বেশি? তিন গুণ বেশি। সুতরাং যাকে যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তোমরা তার লালসা করো না। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ, এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। তোমরা আল্লাহ নিকট অনুগ্রহ ভিক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আপনারা জানেন যে নারী নারী, পুরুষ পুরুষই, নারী পুরুষ সমান হতে পারে না। যদিও অনেকে দাবি করছে যে হ্যাঁ, পুরুষ যে কাজ পারে নারীও পারবে, যেহেতু আমাদের ওই আজীবন কাল থেকে ওইভাবেই চলে আসছে, নারী ঘরের ভিতরে থাকবে, নারী শক্ত কাজ করতে পারবে না, নারী গাড়িতে কি বলে গাড়ি চালাতে পারবে না, ঘোড়া চড়তে পারবে না ইত্যাদি। কিন্তু যদি পুরুষদের মতো নারীও অভ্যাস করে ছোট থেকে, তো নারীও পুরুষদের মতো হয়ে যাবে বা পারবে, এই শ্রেণীর দাবি অনেকে করে থাকে। কিন্তু প্রকৃতিগত ভাবে নারী পুরুষের মতো নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইসা যাকারু কালুনসা, পুরুষ নারীর মতো নয়। মারিয়াম আলাইহিস সালাম যেন বলা হয়েছিল, মারিয়াম আলাইহিস সালাম তো মারিয়ামের মা চেয়েছিলেন কি যে একটা ছেলে হবে, সে ছেলে মসজিদের খিদমত করবে, কিন্তু হলো কি মেয়ে। তো মনে সাধারণত প্রশ্ন হবে যে আল্লাহ আমি খাদেম বানাই নজর মারলাম যে আমার পেটে যে সন্তান আছে আমি মসজিদের খিদমতে দেবো, আর হয়ে গেল মেয়ে। আল্লাহ কি বললেন যে এই মেয়ে ওই পুরুষের মতো নয় যে পুরুষ তুমি চেয়েছিলে, তার মানে এই মেয়ে হচ্ছে উত্তম। সুতরাং নারী পুরুষের মতো নয়, এটা বিবিসির প্রতিবেদনে একটা রিপোর্ট আপনাদেরকে শোনাচ্ছি। শুধুমাত্র সৃষ্টিকর্তার দৃষ্টিতেই নয়, বরং বিজ্ঞানের দৃষ্টিতেও নারী ও পুরুষ এক অপরের সমকক্ষ নয়। দৈহিক ও প্রকৃতিগত বহু পার্থক্য রয়েছে নারী পুরুষের মাঝে। যেমন পুরুষরা নারীদের চেয়ে শতকরা দশ ভাগ বেশি লম্বা হয়, বিশ ভাগ বেশি ভারী হয়, এবং ত্রিশ ভাগ বেশি শক্তিশালী হয়। পুরুষ এবং মহিলা একই খাদ্য খেলে নারীদের পক্ষে তা হজম করতে বেশি সময় লাগে, নারীদের ব্যথার অনুভূতি অনেক তীব্র, মানসিক দিক দিয়ে নারীদের পক্ষে বিষাদগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মস্তিষ্কের উপর হরমোনের প্রতিক্রিয়া মহিলা এবং পুরুষের পুরুষ ভেদে যথেষ্ট আলাদা। মানুষের মন মেজাজ নিয়ন্ত্রণের জন্য দায়ী সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ নারীদের দেহে কম তৈরি হয়, যার ফলে নারীদের মানসিক প্রতিক্রিয়া পুরুষদের তুলনায় তীব্র। দেখেছেন, একই ঘটনা একটা পুরুষকে শোনান, একটা মহিলাকে শোনান, কে বেশি প্রতিক্রিয়াশীল হবে? মহিলা। এই জন্য মহিলাদের হাতে তালাক নেই, তাই না? পুরুষকে তালাক দেওয়া হয়েছে, মহিলাদের তালাক থাকলে প্রত্যেক মাসেই কিংবা প্রতিদিনই তালাক হতো, তাই না? মহিলা তালাক নিতে পারে যে আমি তো আমার ভাত খাবো না, আমি মায়ের ভাত চলে যাব। কিন্তু তালাক হাতে থাকতো তো তোমাকে তালাক পুরুষকে বলে। হ্যাঁ, এই জন্যই বাইরের ঘটনার প্রতি নারীদের প্রতিক্রিয়া অনেক প্রবল। হার্ট অ্যাটাকের ফলে পুরুষদের মারা যায় শতকরা 24 জন এবং মহিলাদের মৃত্যুর সংখ্যা হল 42। বেশি বয়সের নারীদের হাড় দুর্বল হয়, তাদের হাড়ের ওজনও পুরুষদের তুলনায় অনেক কম, এমনকি তাদের মাংসপেশি কম ঝরালো এবং তার ওজনও কম। মোট কথা, আন্দোলনের ফলে নারী পুরুষের সমান অধিকার নারীবাদীদের নিকট অংশত স্বীকৃত হলেও প্রাকৃতিক দিক দিয়ে পুরুষ পুরুষ এবং নারী নারী তারা সমান হতে পারছে না, হয়তো কোনো কালে পারবেও না। এটা কার? এটা আমার কথা না, বিদেশি লন্ডন থেকে প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। যাই হোক, নারী নারী এমনি সেই প্রকৃতিগত ভাবে অলঙ্কার নিয়ে ব্যস্ত, সাজগোজ নিয়ে ব্যস্ত, এ কথা কে বলেছেন? এ কথা আমাদের অভিজ্ঞতা অনেক, আল্লাহ আল্লাহ তাআলা কোরআনের সৃষ্টিকর্তা বলেছেন, আওয়ামা ইনাশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। ওরা কি আল্লাহ প্রতি এমন সন্তান আরোপ করে যে অলঙ্কারে লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ক কালে স্পষ্ট যুক্তি দানে অসমর্থ হয় নারী? অবশ্য সব নারীর কথা তো বলা হচ্ছে না, কোন কোন নারী অস্বাভাবিক ভাবে পুরুষের থেকে ভালো হতে পারে, এটা আলাদা কথা, কিন্তু আম ভাবে নারীদের কথা বলা হয়েছে। সুতরাং এই পার্থক্যের কারণে পুরুষ পুরুষই এবং মহিলা মহিলায় দুটি স্বভাবত, মহিলাদের দুটি স্বভাবত দুর্বলতা যার কারণে তাদের উপর পুরুষদের একটা বেশি শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আলোচ্য আয়াতে প্রভাপুর বাগধারা থেকে শ্রেষ্ঠত্বের কথা পরিষ্কার হয়, কারণ আলোচনায় ব্যাপারই হচ্ছে অর্থাৎ পুরুষ মহিলার মধ্যে স্বভাবগত এই তফাতের কারণে মেয়েদের তুলনায় ছেলেদের জন্মকে বেশি পছন্দ করা হয়। কি আলে গেল কমলায় নেতা বিমা সদর আল্লাহ বা আতমানা বা অভিমা আনফা কুমিনা মোয়ালি। যেহেতু পুরুষ নারী থেকে শ্রেষ্ঠ এবং পুরুষ নারীর উপরে নিজের ধন মাল ব্যয় করে থাকে, নারীর দায়িত্ব রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? পুরুষের। নারীর ভরণ পোষণের দায়িত্ব কার? পুরুষের। এই জন্যই সাধারণত মানুষের কি পছন্দ করে থাকে? পুরুষ পছন্দ করে থাকে। নারী পুরুষের মাঝে সারি কোনো পার্থক্য আছে কি? হলো নিশ্চয়ই নারী পুরুষের মাঝে অনেক পার্থক্য আছে, এমনি মানুষ হিসাবে সবাই সমান, মানুষ হিসাবে সবাই সমান। আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম, তারপর আল্লাহ তাআলা বলেছেন বাযুকুম মিন বাযু, তারপরে সবাইকে সমান অধিকার দেওয়া সত্ত্বেও যে শরীয়তগত দিক দিয়ে নারী পুরুষ থেকে ভিন্ন তার কিছু নমুনা আপনাদেরকে শোনাই। পুরুষদের মধ্যে নবুয়ত ছিল কিন্তু মহিলাদের মাঝে কোনো নবুয়ত আসে। তোমার তার নাম কাবলি কাহিদা রেজে আলান, তোমার পূর্বে যত নদী এসছে সব কি? পুরুষ। নম্বর দুই, পুরুষ নারীর কর্তা, দলিল রেজে আলো কওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠতা দান করেছেন এবং এর জন্য যে পুরুষ তাদের জন্য ধন ব্যয় করে থাকে। নম্বর তিন, নম্বর তিন, পরিবারের আবদান আছে পুরুষের হাতে। যদি একটা কোম্পানি খোলেন, কোম্পানিতে যদি নেতা নির্বাচন করেন, করা এক না দুটো, একটা এমন দুটো হবে, একটা যদি হয় তো পুরুষকে পুরুষ থেকে প্রাধান্য দিতে হয় না? হয় না। তেমনি নারীকে পুরুষ থেকে, নারী নারীর উপরে পুরুষকে প্রাধান্য দেওয়া হয়, নারী আর পুরুষ দুটোকে সমান করা যায় না। তেমনি মহিলা মহিলার উপরে প্রাধান্য পায় না? পায় না। মহিলার উপরে তার মা, মহিলার উপরে তার বড় বোন, তাকে বড় বলে মানতে হয় না? হয় না। সুতরাং পুরুষকে মানতে অসুবিধা কি? অথচ পুরুষের হাতে আবদ দ্বারা ক্ষমতা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাযী না মানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পুরুষকে বলা হয়েছে তোমরা নিজেদেরকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। এই জন্য আমাদের হুজুরদের ওয়াজে অনেকে শুনে থাকবেন যে কোনো বেপর্দা মহিলা যদি জাহান্নামে যায় তো তার কারণে কারা যাবে? পুরুষরা যাবে, হয় তার বাপ, না হয় স্বামী, না হয় ভাই। যে তার নোংরামি দেখে, তার বেপর্দাগিরি দেখে, তার টোটো কোম্পানির মতো চলাফেরা দেখে, তার বাপ কিছু বলে না, তার বড় ভাই কিছু বলে না, তার স্বামী কিছু বলে না, বরং সহযোগিতা করে না। মহিলা পর্দা করতে চাইলে স্বামী সহযোগিতা করতে চায় না, বরং বলে যে তুমি এসব এই সব মানে এই যুগে আর সব চলে না ইত্যাদি বলে যখন খোলামেলা পরিবেশ সৃষ্টি করে কেন? এই জন্য জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে তুমি পর্দা। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও, অথচ তুমি এই দায়িত্ব পালন করনি। সুতরাং এখন হবে কি যে তুমি যখন এটা পালন করনি তখন কেয়ামতের দিনে তোমাকে কি করতে হবে? এর ভার বহন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাকিয়েও দেখবেন না, তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা তাকিয়েও দেখবেন না, কে? পিতা মাতার অবাধ্য সন্তান, পুরুষ বেশিনী বা পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা, যে প্যান্ট শার্ট পরে, হ্যাঁ, চুল ছোট করে, পুরুষের মতো চলন ফেরন বুট কোট হাই এইভাবে চলাফেরা করে, পুরুষ বেশিনী মহিলা আর মেয়েরা পুরুষ, যে তার স্ত্রী কন্যা মনের চৈতন্যতা অন্যরামিতে চুপ থাকে, কিছু বলে না, স্ত্রী বা নিজের মেয়ে বেপর্দা অবস্থায় যাচ্ছে, পর পুরুষের সঙ্গে মেলামেশা করছে, অথচ সে কিচ্ছু বলে না, ফলে তাকে মেয়েরা বলা হয়। আর এই মেয়েরা হওয়ার জন্য কেয়ামত দিন আল্লাহ তাআলা তাকে তাকিয়েও দেখবেন না। কোরআনে আল্লাহ তাআলা পুরুষকে অধিকার দিয়েছেন যে প্রয়োজনে তাকে আদব দেবে, মারবে, কিন্তু মহিলাকে এ অধিকার দেওয়া হয়নি যে তোমার স্বামী বদমাশি করলে মেরো, এটা বলা হয়নি। কিন্তু পুরুষকে বলা হয়েছে তোমার স্ত্রী যদি এমন কাজ করে যে কাজ বিশাল অন্যায় তো তাকে তালাক দিও না। এখানে যেমন আমাদের টেলিফোনে শুনছেন বোনের বোনের কাছ থেকে খালাতো বোন চাচাতো বোন তোমার ভাবি এই করছে আর সঙ্গে সঙ্গে টেলিফোন ধরে এই করেছিস তোকে তালাক না, তো তাড়াতাড়ি কেন? তালাক তো দেওয়ার একসঙ্গে কাজ, তাড়াতাড়ি করার দরকার নেই। কি করতে হবে? প্রথমত তাকে নসিহত করতে হবে, তাকে নসিহত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন উল্লা তাখাফুনা নুসুযাহুন্না ফায়যুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াদরিবুহুন ফাইন্না তা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতা তোমরা আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও, তাদেরকে সদুপদেশ দাও, আর কি করো? অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের বিরুদ্ধে অন্য কোন পথ অন্বেষণ করো না, নিশ্চয়ই আল্লাহ সুউচ্চ সুমহান। তার মানে আদব দেওয়া এটা কাকে দেওয়া হয়েছে? কার হাতে দেওয়া হয়েছে? পুরুষের হাতে। নম্বর চার, পুরুষ দিনদারিতে বেশি ও পরিপূর্ণ, নারী অসম্পূর্ণ। কথা ঠিক না বল? নারী অসম্পূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পুরুষদের মধ্যে অনেকে কামেল হয়েছে কিন্তু মহিলাদের মধ্যে কামেল কে হয়েছে? কেবল মারিয়াম বিনতে ইমরান ও ফিরাউনের স্ত্রী আসিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন না হে মহিলা মহিলার দল তোমরা পাক্কা করো, কেন? যেহেতু আমি তোমাদেরকে অধিক রূপে কাছে দেখেছি, কোথায় দেখেছি? আইনি রাজপুত না, হ্যাঁ, জাহান্নাম, জাহান্নামে দেখেছি। তো একজন মহিলা বললো ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তুকসিরনা লান, তোমরা বেশি অভিশাপ করো। দেখবেন ছেলেকে একে ওকে কিছু হলেই অভিশাপ, তোর এই হোক তোর ওই হোক বলে অভিশাপ করো। আর তাকফুরনা আশির, স্বামীর অকৃতজ্ঞতা করো, স্বামী যতই তোমাকে দেখ কি দিয়েছে তা দেখো না, কি দেয়নি তাই দেখো। মেয়ে লোকের এমনি স্বভাব, হাজার দিলেও যায় না অভাব। এইভাবে স্বামীর অকৃতজ্ঞতা করো, স্বামীর নিমখ হারামি করো, আর বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের প্রভাব খাটাইতে অন্য কাউকে দেখা যায় না। বুদ্ধি ধর্মে কম হলে কি হবে? কিন্তু একজনের পুরুষ পুরুষের মগজকে কিভাবে ঘোলাতে হয় তা ওদের জানা আছে। আমাদের দেশে বলে মহিলাদের কত? ৩৬ কলা, তাই না? ছলা কলা বলে না? এইভাবে মহিলা নিমেষে কাঁদতে পারে, নিমেষে হাঁটতে পারে, এবং পুরুষের মাথা পুরুষের দিমাগ খারাপ করতে পারে। এটা হচ্ছে সাধারণ, সব মেয়ে সমান তা বলছি না। মহিলাকে আবার নিবেদন করলো বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি, ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি, বুদ্ধির ক্ষেত্রে অপূর্ণতা কি? তো আল্লাহ সুসাল্লাম বললেন তোমাদের দুজন সাক্ষী, একজন পুরুষের সাক্ষী তোমাদের দুজন সাক্ষীর সমান, বিশেষ করে এই ধনমালের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন না ফাইনলাম ফাইনলাম পুনরাজনানি ফারাজুলা ফারাজুলু আমরা আসা, যদি সাক্ষী দুজন পুরুষ না পাও তাহলে ওই যে ঋণ ঋণ লেখা ঋণ দেওয়া নেওয়ার সময় লেখাপড়ি করার সময়ে দুজন পুরুষ না পেলে একজন পুরুষ এবং দুজন মহিলা। সুতরাং এই হলো তোমাদের বুদ্ধির কম, আর দিনের কম হলো তোমাদের যখন মাসে কিছুদিন নামাজ রোজা বন্ধ থাকে, আর সেই নামাজ কাজাও করতে হয় না, তাই না? রোজা পড়ে কাজা করতে হয়, কিন্তু নামাজ কাজা করতে হয় না। তাহলে পুরুষ এক সপ্তাহের নামাজ আগে বেড়ে গেল না, না এক সপ্তাহের নামাজ নিয়ে আগে বেড়ে গেল, মহিলা পিছনের থেকে গেল। সুতরাং এই হলো পার্থক্য। পাঁচ নম্বর পার্থক্য হলো নারীর তুলনায় পুরুষের জ্ঞান বেশি, নারীর তুলনায় পুরুষের জ্ঞান বেশি। এটা হচ্ছে আম ভাবে, আসলে এমনও নারী আছে যে পুরুষের তুলনায় পরে কোন জ্ঞান বেশি। মিশরের এক মহিলা একজন শেখের কাছে এসে বললেন, আপনাদের নবী বলে গেছেন যে মহিলাদের জ্ঞান কম, এই তো আমার কাছে দেখুন শাহাদা, দুপুরা শাহাদা আছে, আমি ডক্টরেট করেছি, আর অনেক পুরুষ তো রাখালি করে বেড়ায়, আমি যে ডক্টরেট করলাম তো আমার জ্ঞান কোথেকে কম হলো? তো হুজুর তাকে বললেন যে আল্লাহ নবী বলে গেছেন যে নারীর তুলনায় পুরুষের তুলনায় নারীর জ্ঞান কম। বর্তমানে যে আল্লাহ নবী নারীদের অবস্থা দেখছেন, কিংবা আমি হলে আমি বলছি যে পুরুষের তুলনায় নারীদের কোনো জ্ঞানই নেই। কেন? তুমি কথাটা বুঝতেই পারবে, কথাটা কি বুঝতে হবে যে আম ভাবে পুরুষের তুলনায় নারীর জ্ঞান কম, প্রত্যেক পুরুষ থেকে প্রত্যেক নারীর জ্ঞান কম তা বলা যায় না। এমনকি তাদের বিয়ে হয়েছে স্বামী স্ত্রী, অনেক সময় দেখা যায় যে স্বামীর থেকে স্ত্রীর জ্ঞান বেশি। অনেক সংসারকে চালায় স্ত্রী চালায়, স্বামী চালাতেই পারে না, এমনও হয়। একই পরিবারে এরকম ঘটে থাকে, ভাইয়ের থেকে বোনের জ্ঞান বেশি। সুতরাং সেটা কথা না, আম ভাবে বলা হয়েছে যে পুরুষের তুলনায় নারীর জ্ঞান কম। আর এই কথা বিজ্ঞানও স্বীকার করেছে যে মহিলার মস্তিষ্কের চাইতে পুরুষের মস্তিষ্কের ওজন ও আকার বড় এবং তার কুণ্ডলীও বেশি। পুরুষের জ্ঞানের কি বলো, এটাকে মস্তিষ্কের কুণ্ডলী বেশি। হ্যাঁ, নম্বর ছয়, দুইজন মহিলার সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান, যে কথা আগেই বলা হলো যে তার বুদ্ধির কম। নম্বর সাত, মহিলার উপর জিহাদ ফরজ নয়, পুরুষের উপরে ফরজ, মহিলার উপর ফরজ নয়। কেন? যেহেতু মহিলার উপর আল্লাহ তাআলা এভাবেই শিক্ষা মানে সৃষ্টি করেছেন মহিলাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে মহিলাদের উপর কি জিহাদ ফরজ, কিংবা এমন এমন এই জিহাদ কি ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এমন জিহাদ যাতে কোনো যুদ্ধ নেই, হজ ও উমরা। অন্য এক হাদিসে বর্ণনায় আছে যে মা আয়েশা বললেন যে আমি দেখছি যে জিহাদ হচ্ছে খুব উত্তম আমল, আমরা কি জিহাদ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা এমন জিহাদ করো, জিহাদুল্লাহ কিতালাতি আল হজ্জ ওয়াল উমরা, এমন জিহাদ করো যাতে কোনো কিতাল নেই, মানে মারামারি কাটাকাটি নেই, সেখানে শক্তির দরকার নেই। তবে হ্যাঁ, হজ ও উমরা কম শক্তির ব্যাপার না। সুতরাং তোমরা হজ উমরা করো, এটাই হচ্ছে তোমাদের জিহাদ। নম্বর আট, মহিলা রাষ্ট্র নেতা হতে পারে না। এমনি মুদির পুতির হওয়া সমস্যা নেই, কোন স্কুলের মুদির, কোন কমিটির মুদি, এই এইসব হওয়ার কোনো সমস্যা নেই। সমস্যা হলো কি, আম ভাবে পুরো রাষ্ট্রের যে প্রধান, রাষ্ট্র প্রধান কোন মহিলা হতে পারে না। এটা হচ্ছে শরীয়তের নিয়ম। ওই যে ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাহা, যে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তিনি শুনলেন যে পারস্যবাসীগণ তাদের রাজ ক্ষমতা কিসরা রাজকন্যার হাতে তুলে দিয়েছে, তখন তিনি বললেন সে জাতি কোনোদিন সফল কাম হতে পারে না যে জাতি তাদের শাসন ক্ষমতা একজন নারীর হাতে তুলে দেয়। এবারে যেখানে মনে করুন সে পুরুষ নেই, পুরুষ নেই, সেখানে কি করবে? আমাদের দেশে এখন বর্তমানে কি চলছে, পরিবারতন্ত্র চলছে। আমরা রাজতন্ত্রকে অনেকে ঘৃণা করি, রাজতন্ত্রকে খারাপ বলি, অথচ ইসলাম রাজতন্ত্রের বিরুদ্ধে নয়। আমাদের দেশে চলছে পরিবারতন্ত্র, স্বামী মারা গেল স্ত্রী নেতা হয়ে গেল, নেত্রী হয়ে গেল, কিংবা বাপ মারা গেল ছেলে হয়ে গেল, এইভাবে পরিবারতন্ত্র চলতেই আছে। আমাদের দেশে পরিবারতন্ত্র চলছে। যাই হোক, নারী মহিলা রাষ্ট্র নেতা হতে পারে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শরীয়ত নারীর হাতে এই ক্ষমতা দেননি। যেহেতু নারী বিভিন্ন সমস্যা আছে, একজন রাষ্ট্র নেতা হতে হলে তার বিভিন্ন কর্মাবলী আছে, সেই কর্মাবলী তার পক্ষে চালানো অসম্ভব, এই জন্য আমভাবে এটা নিষেধ করা হয়েছে পুরুষকে হতে হবে। আর যেহেতু পুরুষ হল নারীর কর্তা, অর্থাৎ কর্তা হিসাবে পুরুষকেই নির্বাচন করতে হবে। কিন্তু যেখানে সুপুরুষ নেই সেখানে নারীরা নেতৃত্ব অবশ্যই পাবে। সুপুরুষ নেই অথবা সেরকম তৈরি করা হয়নি অথবা পরিবার তন্ত্রের কারণে এই অবস্থা হয়ে থাকে। নম্বর নয়, দণ্ডদান বিবাহ ও তালাকের ক্ষেত্রে মহিলার সাক্ষ্য অচল। নম্বর দশ, অধিকাংশ ক্ষেত্রে মহিলার মিরাজ পুরুষের অর্ধেক। কি বললাম? দণ্ডে দণ্ডদান বিবাহ তালাকের ক্ষেত্রে মহিলার সাক্ষ্য অচল। মনে করুন বিবাহ দেবেন মেয়ে, তো বিবাহের সময়ে কোন মহিলা কি কোন মেয়ের অভিভাবক হতে পারে? পারে না, পুরুষ লাগে, তাই না? তেমনি বিবাহ করাবার সময়ে সাক্ষী লাগে, যে বিবাহ কবুল হচ্ছে কিনা এই সাক্ষী নিতে হয়। সাক্ষীটা কার উপরে নিতে হয়? মেয়ের উপরে, না মেয়ের মেয়ের কি বলে মেয়ে ইদের দিচ্ছে কিনা, মেয়ে রাজি আছে কিনা, এই বলে সাক্ষীর উপরে কি বলে এই বলে সাক্ষী রাখতে হয়, নাকি পুরুষ কবুল করছে কিনা এই বলে সাক্ষী রাখতে হয়? মেয়ে কবুলে সাক্ষী রাখতে হয়। এই জন্যই আমাদের দেশে উকিল সাক্ষী পাঠানো হয়, শাড়ি দাঁড়ালে পর্দা দাঁড়ালে গিয়ে জিজ্ঞেস করে, অমুক গ্রামের ছেলে এত টাকা মহলে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি কি রাজি আছো? তখন মেয়ে লজ্জায় বলতে না পারলে তার খালা আম্মা বলে দেয় হুঁ, তাই না? তো পর্দার ওয়ালে যখন আপনি বলছেন সাক্ষী নিতে হয়, কি বলে সাক্ষী নিতে হয় তার হুঁয়ের উপরে, আপনি কি জানতে পারলেন যে সে হুঁ বলছে না তার খালা আম্মা বলছে? আসলে নারীর হুঁ বলার উপরে সাক্ষী না, সাক্ষী হচ্ছে কা? পুরুষে। আমাদের তো দুজনেরই নেয়, আমার দুজনেরই নেয়, কিন্তু দুজনের না, কেবল পুরুষের নিতে হয়। তো পুরুষের পুরুষ যখন পুরুষের হুঁ বলার উপরে, পুরুষের কাবিল তো বা কবুল করলাম বলার উপরে সাক্ষী রাখবেন, কজন সাক্ষী? দুজন সাক্ষী। দুজন সাক্ষী কি মহিলা হতে পারে? না, পুরুষ হতে হয়। এটা শরীয়তের নিয়ম। অর্থাৎ এক্ষেত্রেও মহিলাকে সে অধিকার দেওয়া হয়নি। অধিকাংশ ক্ষেত্রে মহিলার মিরাজ পুরুষের অর্ধে। অধিকাংশ ক্ষেত্রে কেন বললাম? যেহেতু কোন কোন ক্ষেত্রে এমন আছে যে নারী পুরুষ সমানই মিরাজ পায়, নারী পুরুষ সমানই মিরাজ পায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভাই বোন হলে পরে ভাই ডবল পায় যা বোন পায়। আল্লাহ তাআলা বলেছেন ইজাকারি মিছলু হাজবিল উনসাইয়াই, আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন এক পুত্রের অংশ দুই কন্যা অংশের সমান। সুতরাং সবসময় না, কখনো কখনো। এগারো নম্বর পার্থক্য হল মহিলার মুক্তিপণ পুরুষের অর্ধেক। এ ব্যাপারে অবশ্য সাহাবার কর্তৃক আমল বর্ণিত আছে যে মহিলার মুক্তিপণ পুরুষের অর্ধেক। মনে করুন কেউ যদি পুরুষ হত্যা করে, তার যদি এখন বর্তমানে 3 লাখ দেওয়া হচ্ছে, শুনেছেন? 1 লাখ দেওয়া হচ্ছিল, এখন 3 লাখ দেওয়া হয়েছে পুরুষের মুক্তিপণ, মানে আর কি যেটা রক্তপণ হবে। তো মহিলা কিন্তু তা অর্ধে। 12 নম্বর হচ্ছে শিশুপুত্রের প্রস্রাবের তুলনায় শিশুকন্যার প্রস্রাবের অপবিত্রতা বেশি। ছোট বাচ্চা যে এখনো দুধ ছাড়া অন্য কিছু খায় না, তার প্রস্রাব যদি কাপড়ে লাগে শিশু সন্তান বা ছেলে হলে পরে তার প্রস্রাবের ছিটা দিলেই হবে, ধুতে হবে না, কিন্তু মেয়ে হলে ধুতে হবে, পুরোটাই না ধুয়ে নামাজ হবে না, এটা শরীয়তের বিধান। নম্বর 13, মেয়েদের তুলনায় ছেলেদের খৎনার গুরুত্ব বেশি। মেয়েদেরও খৎনার বিধান আছে, কিন্তু জরুরি না যতটা জরুরি ছেলেদের। এবং সেটা কেন আছে তার বিভিন্ন ভালো দিকও বলা হয়ে থাকে, যে ছেলেদের যে সমস্ত সুবিধা হয় মেয়েদের ক্ষেত্রে অতটা জরুরি নয়। সুতরাং এটাও এক্ষেত্রেও পার্থক্য বোঝা যায়। নম্বর 14, বিবাহিতা মহিলা সাজসজ্জায় রং ব্যবহার করতে পারে, পুরুষ পারে না। এজন্য মহিলারা কি ব্যবহার করবে? রং। আর পুরুষরা ব্যবহার করবে কি? সেন্ট। সেন্ট মহিলা ব্যবহার করতে পারে ঘরের ভিতরে, যেন পুরুষে তার সুগন্ধ না পায়। আর পুরুষ স্ত্রী যেন রং ব্যবহার করতে পারে ঘরের ভিতরে না, তা না, পুরুষ রঙই ব্যবহার করতে পারে না, বরং মহিলাদের ক্ষেত্রে রং, বরং মহিলাদের হাত সবসময় মেহেন্দি দিয়ে রাঙিয়ে রাখা ভালো, সবসময় তার রং রাখা ভালো। রুজুর রং যদি হয় তাহলে পরে এই ছোটের রং কেন আপনারা লাগাতে দেন না বা নিষিদ্ধ বলেন, ফোটে রঙ এই জন্য আমরা নিষিদ্ধ বলি, যদি কোনো ক্ষতি হয় খাবারের সাথে সেই রং গেলে পরে যদি কোনো ক্ষতি হয় তাহলে মহিলা ব্যবহার করবে না, তাছাড়া পরপুষ্কৃত দেখাবেই না। মহিলা হবে ফুটন্ত গোলাপ কার জন্য? কেবল নিজের স্বামীর জন্য, পরপুরুষকে না। সাজ গোজ কেবল স্বামীর জন্য। দুঃখের বিষয় মহিলারা আজকাল ঘরে যখন থাকে তখন ওই যে একটা নাইটি কিংবা ম্যাক্সি পরে ওই যে হ্যাঁ সাধারণ ঘরে থাকে অলঙ্কারও পর্যন্ত হয়তো কেউ পরে না, আর যখন বাইরে যাবে পার্টিতে যাবে হাসপাতাল যাবে হ্যাঁ বাজারে যাবে মার্কেটে যাবে তখন আপনি দেখেন পার্কে বেড়াতে যাবে তখন সাজগোজ দেখেন। তাহলে সাজগোজটা কার জন্য হলো? স্বামীর জন্য। অর্থাৎ ইসলাম বলছে নারীর সাজগোজ কার জন্য হবে? শুধু শুধু মহিলার জন্য, পুরুষের স্বামীর জন্য। কিন্তু মহিলারা উল্টা বুঝিল রাম, উল্টা বুঝিল রাম তখন হয়েছে। আপনারা দেখছেন কত রকম হয়েছে, এখন পুরুষরা প্যান্ট শার্ট পরছে, মহিলারা তার ছাপা ব্লাউজের মতো শার্ট পরছে ইত্যাদি ইত্যাদি, বহু রকম পাল্টে গেছে যুগ, এখন বহু জামানা পাল্টে গেছে। সুতরাং কি বলতে যাচ্ছিলাম, মহিলা যখন বাইরে যাবে সেন্ট ব্যবহার করতে পারে না, পুরুষ পারে। আর মহিলাদের হচ্ছে রং, রং যদি ক্ষতিকর না হয় হুজুর কপালে কপালে টিপ এবং কপালে টিপ আর মাথার সিন্দুক যেহেতু অমুসলিমদের মহিলার প্রতি, সেহেতু মুসলিম মহিলারা ব্যবহার করতে পারে না। এই ওলামারা বলছেন যে ওদের মতো বলে পরে একই হয়ে গেল, তাদের এ হওয়া উচিত না। একজন প্রশ্ন করলেন এক যুবক যে হুজুর অমুসলিম মহিলাদেরকে মাথার সিঁদুর দেখে বোঝা যায় সে বিবাহিতা কিনা, মুসলমান মহিলাদেরকে কি করে চিনব সে বিবাহিতা না অবিবাহিতা? তোমার চেনা দরকার কি আছে যে বিবাহিত না অবিবাহিতা? তোমার সঙ্গে কি কোন সম্পর্ক হবে না ইত্যাদি, বিবাহিত অবিবাহিতা তাছাড়া সে তো পর্দায় থাকবে, সে তো বোকায় থাকা থাকবে, চিন্তা চিনার দরকার কি আছে, চিনবে কেন? মোট কথা যেহেতু মহিলা পর্দা সেহেতু এটা প্রয়োজন নেই। আর সিঁদুর ব্যবহার করা বলা হয়ে থাকে যে এটা হচ্ছে এমন একটা নিদর্শন যে নিদর্শন নিয়ে পূর্ব যুগের অমুসলিম মহিলারা নিজেদের সতীত্ব প্রমাণ করত। আপনারা জানেন কিনা জানি না, এখনো পর্যন্ত আফ্রিকার কিছু দেশে নিয়ম আছে, যেমন আমাদের দেশে পাড়া গ্রামে বহু মানে অনিয়ম আছে, কুসংস্কার আছে। তো আফ্রিকার বহু দেশেও এই কুসংস্কার আছে, যারা স্ত্রী লিঙ্গ সেলাই করে রাখে এবং স্বামী নিজ হাতে সেই সেলাই খোলে, যাতে করে প্রমাণ পায় যে এই মহিলা সতী ছিল। শুনেছেন কিনা জানি না। এইরকম সে যুগেও ছিল যে মহিলা সতী কিনা তা প্রমাণ করার জন্য প্রথম বাসর রাত্রের মিলনের পর যে রক্তপাত ঘটে সেই রক্ত কপালে লাগিয়ে বাড়ির লোককে বা পাড়া প্রতিবেশীকে দেখাতে হতো এবং তাতে বুঝত যে এই মহিলা সতী ছিল বলা হয়, এরকম ইতিহাস শোনা যায়। আর সেই রক্ত কপালে নিয়ে তারা দেখাতো, পরবর্তীকালে সেই রক্তটা কি হয়েছে, সিন্দুরে পরিণত হয়েছে। এই জন্য বলে দাদা দেয় একবার বৌদি নেয় বারবার, বুঝতে পেরেছেন? এই সিন্দুরের প্রথা প্রচলিত হয়েছে। সুতরাং অমুসলিমদের প্রতীক হিসাবে যখন এটা প্রচার হয়ে গেছে সেই হিসাবে আমাদের মুসলমান মহিলারা সেটা ব্যবহার করতে পারে না। তাহলে বোঝা গেল কি, যে বিবাহিত মহিলা সাজসজ্জায় রং ব্যবহার করতে পারে, পুরুষ কিন্তু নয়। বিবাহিত মহিলা কেন বললাম হুজুর, অবিবাহিত মহিলা সাজসজ্জা করতে পারে না? না, যেহেতু অবিবাহিত মহিলা দেখবে কে, তুমি দেখাবে কাকে? ঘরের ভেতর থাকো, সাজসজ্জা করো, তোমার ভাই তোমার বাপ দেখো। কিন্তু আসলে সাজসজ্জা কার জন্য? স্বামীর জন্য। যাই হোক, নম্বর ১৬ ১৫ মহিলা ও পুরুষের সুগন্ধি এক নয়, এ কথা আগেই বলা হলো। যেহেতু পুরুষের সেন্ট শ্রেষ্ঠ সুগন্ধি যাতে রং থাকে না, আর মহিলার শ্রেষ্ঠ সুগন্ধি যাতে রং থাকে কিন্তু সুগন্ধি মুক্ত থাকে। সেই যুগে এখনো পর্যন্ত আরবে দেখবেন মহিলাদের সেন্ট আলাদা পুরুষদের সেন্ট আলাদা। মহিলাদের সেন্টে রং থাকতো, আর এই রং ওই যে এক সাহাবীর গায়ে লেগে গেছিল হলুদ রং, যে যা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি কি বিবাহ করেছ হলুদ রং? তো বললেন জি হ্যাঁ। কুমারী না রমিতা, তার মানে বিবাহিত মহিলা না কুমারী? উনি বললেন বিবাহিতা। যাই হোক, এখানে রং দেখা প্রশ্ন, হলুদ দেখা প্রশ্ন নিয়ে আমার দেশে অনেক হুজুর দলিল দেয় যে বিয়েতে হলুদ মাখা যায়, কিন্তু আসলে বিয়ে এটা হলুদের রং না, হলুদ রং। হলুদের রং আর হলুদ রং কেক নেই, তাহলে তো বইটার রঙও হলুদ, তাহলে যেটা হলুদ নাকি, হলুদের রং না হলুদ রং। কিন্তু অনেকে এই দলিল দিয়ে তারা বিয়ের হলুদ মাথাটাকে জায়েজ বলে থাকে। হুজুর তারা জায়েজ না দেয়, আপনি জায়েজ না দেয় সেটা আলাদা কথা। হলুদ মাথা কেন? হলুদ বিয়ের সময়ে মাথা হয় কেন? যদি মনে করেন তোমার শুভ চিহ্ন মাথা হয় তাহলে কি তার, আর যদি মনে করেন হলুদ মাখলে পরে এই হয় সুখ হয় কি শান্তি হয় তাহলে কি হবে সেরে কেন মাখবে না? যদি বলেন না হলুদ এই সময় রংটাকে একটু কাঁচা সময়ের মতো করবো মানুষ ঠিক আছে, কারণ এই সময় সাজসজ্জা বিয়ের সময় পুরুষও সাজবে তার স্ত্রীর জন্য, স্ত্রীও সাজবে তার স্বামীর জন্য, সুতরাং এই সাজসজ্জাতে কোনো সমস্যা নেই। বেশ, মহিলা মসজিদ গেলে ফ্যান ব্যবহার করতে পারে না? যদি কোনো রকম ব্যবহার করে তাহলে তার নামাজি কবুল হবে, এতক্ষণ না ফরজ গোসলের মতো গোসল করেছে তাই না? নম্বর ১৭, সোনা ও রেশম ব্যবহার কার জন্য? মহিলার জন্য, পুরুষের জন্য হারাম। নাকি চালানা সোনা আনতে পড়ে যাবে? না না না কিচ্ছু না, যদি চালানা সোনা আনতে বিপদে আপদ জন্য দরকার হয় পকেটে রাখুন, কিন্তু আঙ্গুলে নয়। নম্বর ১৮, নারী পুরুষের পোশাক এক নয়। এটা আমরা জানি নারী পুরুষের পোশাক এক নয়, নারী পোশাক আলাদা পুরুষের পোশাক আলাদা, পুরুষ গাঁটের নিচে পড়তে পারে না, নারী গাঁটের নিচে ঝুলিয়ে পড়বে ইত্যাদি। নম্বর ১৯, নারী পুরুষের গোপনীয় অঙ্গ এক নয়। এটা আপনারা অবশ্যই জানেন গোপনীয় অঙ্গ, তাদের দেহ স্রষ্ট আলাদা পুরুষের দেহ স্রষ্ট আলাদা। নম্বর ২০ জামাত সহকারে নামাজ রোয়াজে পুরুষদের জন্য, মহিলার নামাজ বাড়ির ভিতরেই উত্তম তাই না? নম্বর ২১, জুমার নামাজ ফরজ পুরুষদের জন্য মহিলাদের জন্য নয়, জুমার নামাজ কার জন্য ফরজ? পুরুষদের জন্য। নম্বর ২২, ইমামতি করবে পুরুষ, যদি পুরুষ মহিলা একসঙ্গে থাকে কে ইমামতি করবে? পুরুষ, আর মহিলা মহিলাদের ইমামতি করতে পারে সমস্যা নেই। আর মহিলা যদি ইমামতি করে তাহলে কি করবে? কাতারের মাঝখানে দাঁড়াবে। মহিলাদের সর্বশ্রেষ্ঠ কাতার শেষ কাতার, পুরুষদের সর্বশ্রেষ্ঠ কাতার প্রথম কাতার। ইমামের ভুল ধরিয়ে দেওয়ার উদ্দেশ্যে মহিলা পুরুষের কি বলবে? পুরুষের মতো সুবহানাল্লাহ বলবে না, বরং কি দেবে? হাত তালি দেবে। মহিলা মাথার চুল বেঁধে নামাজ পড়তে পারে, কিন্তু পুরুষের মাথার লম্বা চুল থাকলে বেঁধে নামাজ পড়তে পারে না। নম্বর ২৭, জামাতার ইমামের সামনে মহিলার লাশ থাকবে পুরুষের পরে তাই না? পাশাপাশি যদি পুরুষ আর মহিলা মারা যায় তো লাশটা ইমামের সঙ্গে কার থাকবে? পুরুষের থাকবে, তারপরে মহিলা। মহিলার লাশের মাছ বরাবর দাঁড়াবে ইমাম আর পুরুষের মাথা বরাবর। নম্বর ২৯, মহিলার জন্য জানাজার অনুগমন বৈধ না, পক্ষান্তরে পুরুষ জানাজার অনুগমন করেছেন যে মাটি দেবে ইত্যাদি। নম্বর ৩০, মহিলার জন্য কবর জিয়ারত বিধেয় নয়, পুরুষের জন্য কবর জিয়ারত, যেহেতু মহিলাদের শপথযোগ্য কম এই জন্য। নম্বর ৩১, মহিলা নিজের মালের জাকাত স্বামীকে দিতে পারে, পুরুষ তার মালের জাকাত স্ত্রীকে দিতে পারে না, কেননা এর ভরণ পোষণ আলাদা। নম্বর ৩২, স্বামীর বিনা অনুমতিতে স্ত্রী নফল রোজা রাখতে পারে না, ফরজ হাজার তো রাখতেই হবে, নফল রোজা রাখতে পারে না, কিন্তু পুরুষ স্ত্রীর অনুমতি নেওয়া জরুরি না। ৩৩, মহিলার যে কোনো নিবাসী হজমরা এহরাম মানতে পারে, পুরুষ পারে না, সেলাইকৃত লিবাস পড়তে পারে না। নম্বর ৩৪, মহিলাদের জন্য তওয়াফ ও সাইতে রমল নেই, পুরুষের জন্য আছে, মহিলার জন্য মাথা নাড়া বৈধ নয়, বা পুরুষের জন্য হজমরাতে মাথা নাড়া উত্তম। নম্বর ৩৬, ছেলে রাতিকা দুটি মেয়ের একটি। নম্বর ৩৭, জিহাদে মহিলা হত্যা বৈধ নয়, পুরুষ হত্যা চলবে। নম্বর ৩৮, মহিলার উপর জিজিয়া নেই, পুরুষের উপর জিজিয়া আছে। জিজিয়া বলেন মুসলিম দেশে অমুসলিমদের উপর হার্যকৃত কর। ৩৯, পুরুষ অভিভাবক ছাড়া মহিলার বিবাহ বৈধ নয়, কিন্তু পুরুষের বিবাহ বৈধ, পুরুষ যদি তার বাপ অনুমতি না দেয় বিয়ে করতে পারে, কিন্তু মেয়ে পারে না। আজীবন। নম্বর ৪০, পুরুষ একই সময়ে চারটি বিবাহ করতে পারে আর মহিলা একটি বেশি অন্য স্বামী গ্রহণ করতে পারে না। নম্বর ৪১, পুরুষ আহলে কিতাবদের মহিলাকে বিবাহ করতে পারে, মহিলা তাদের পুরুষকে বিবাহ করতে পারে না। কেন আহলে কিতাবদের মহিলা বিবাহ করে আর আহলে কিতাবের লোক কি মুসলমানদের মেয়েকে বিয়ে করতে পারবে? না। কেন? আমরা তাদের নবীর উপরে ইমান রাখি, কিন্তু তারা আমাদের নবীর উপরে ইমান রাখে না। নম্বর ৪২, তালাক আছে পুরুষের হাতে, মহিলাদের হাতে নয়, একটা আগে বললাম। ৪৩, মহিলার ইজ্জত আছে পুরুষের ইজ্জত নেই তাই না? তালাক মারা গেলে পরে হ্যাঁ মহিলার ইজ্জত নেই, মহিলার ইজ্জত আছে পুরুষের ইজ্জত নেই। ৪৪, শিশুর লালন পালনের দায়িত্ব মহিলার, পুরুষের দায়িত্ব পাবে না। 45 মহিলারা একাকিনী সফর বৈধ নয়, কিন্তু পুরুষ একাকিনী সফর করতে পারে। এইভাবে আরো অনেক কিছু আছে যুগের ধর্ম, এই পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকে। কিন্তু ভাইজান, আমরা তো পীড়ন দিই নেই, আমরা যথার্থ হক দিয়েছি মহিলাকে। সুতরাং তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম যাহা পুন হোক, আবার দাও সে হারানো সুলতানাত, দাও সেই বাবু সেই দিল আজাদ, আমরা যেন ইসলামকে সঠিকভাবে বুঝতে পারি এবং নারীর যথার্থ কদর করতে পারি। নারী সম্পর্কে যে আমাদের দুর্বলতা আছে হাদিসে সে কথা বলা হয়েছে, আগামী দশ ইনশাআল্লাহ আলোচনা করবো। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।